এই দিনই মাহফিলে উপস্থিত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। উপস্থিত হওয়ার পরে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমার আগেও কোরআন এবং সুন্নাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে হয়েছে। তো রাত অনেক হয়ে যাচ্ছে, আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, আলোচনা সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে এরপরে আমরা দুই একটি সংক্ষেপে প্রশ্নোত্তর শুনে আমরা আজকের মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো আহমিয়াতু ইত্তেবাউস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ইত্তেবার অনুসরণের গুরুত্ব। এই বিষয়টি অনেক ব্যাপক বিষয়, অনেক দীর্ঘ আলোচনার বিষয়। তো আমরা সংক্ষেপে দুই একটি কথাই শুধু এই সুন্নাহ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুন্নাহ বলতে প্রথমে আমরা কি বুঝি, সুন্নতটা কি? আমাদের দেশে সুন্নাহ নামে বেশি পরিচিত না, আমাদের দেশে পরিচিত হলো কি? আপনারা একটু কথা বলবেন, কথা না বললে আমি মনে করব যে মনে হয় খালি আমি বলতেছি, আপনারা কিছু বুঝতেছেন না। এই জন্য যেটা জিজ্ঞাসা করবো একটা কথা বলবেন, তাহলে মনে করব যে হ্যাঁ আমি যা বলতেছি আমার কথা আপনারা বুঝতেছেন। আমাদের দেশে সুন্নাহ এরকম শব্দ পরিচিত না, আমাদের দেশে পরিচিত হলো কি? সুন্নত। সুন্নত সুন্নত বললে সবাই চিনে, কিন্তু সুন্নাহ বললে অনেকে দ্বিধা সংকোচে পড়ে, সুন্নাহ আবার কি? এই জন্য আমাদের বাংলাদেশি ভাষায়, বাঙালি ভাষায় এটা হলো কি? সুন্নত। আর কোরআন এবং সুন্নার ভাষায় এটা হলো সুন্নাহ। যেমন কোরআনে কারিমে এই শব্দটা অনেক জায়গায় ব্যবহার হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষেত্রেও সুন্নত ব্যবহার হয়েছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও সুন্নত ব্যবহার হয়েছে। তো কিন্তু আমাদের দেশীয় ভাষায় যেটা সুন্নত, এই সুন্নত বলে আমরা যে জিনিসটি বুঝাইতে চাই সেটা কিন্তু ওই সুন্নাহ না। মানে কোরআন এবং সুন্নাহ, সুন্নাহ বলতে যেটি বোঝানো হয় সেটি আর সুন্নত এক জিনিস না, এটা একটু ভালো করে বোঝা দরকার। আমরা যেই সুন্নত বলি আমাদের দেশীয় ভাষায়, বাংলাদেশি ভাষায় যেটাকে আমরা সুন্নত বলি, এটা হলো মাসালা মাসাইলের ক্ষেত্রে, ফেকহি বিষয়ের ক্ষেত্রে সুন্নত। মানে ফেকহি বিষয়ের ক্ষেত্রে কোনো জিনিসকে বলা হয় ফরজে আইন, কোনোটাকে বলা হয় ফরজে কেপায়া, কোনোটাকে বলা হয় সুন্নতে মুয়াক্কাদা, কোনোটাকে বলা হয় ওয়াজিব, কোনোটাকে বলা হয় সুন্নতে জায়দা, কোনোটাকে বলা হয় নফল, কোনোটাকে বলা হয় মুস্তাহাব, কোনোটাকে বলা হয় মুস্তাহাসান, এরকম বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। তা আমাদের দেশে সুন্নত বলতে বুঝি আমরা যেটা ফরজও না ওয়াজিবও না, এটা হলো সুন্নত। কি এরকম বুঝি না আমরা? মানে যেটা সুন্নত মানে এটা ফরজও না এটা ওয়াজিবও না, সুতরাং ফরজও না ওয়াজিবও না যাতে এটা হলো সুন্নত। এই জন্য আমরা সুন্নতের গুরুত্ব একটু কম দিই, এই জন্য আমাদের কাছে গুরুত্ব একটু কম। যদি শুনি যে এটা সুন্নত, তাহলে বলি যে না আগে আমার ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে যায় আমার সুন্নত, পালন করতে পারলে করলাম না পারলে করলাম না। এই জন্য দেখবেন আমাদের দেশের অধিকাংশ মুসলিম ভাই দাড়ি রাখে না। তো দাড়ি রাখে না জিজ্ঞাসা করলে যে ভাই আপনি দাড়ি রাখেন না কেন, কয় দাড়ি রাখা সুন্নত। তো সুন্নত হয়েছে অসুবিধা কি, সুন্নত হইলে কি রাখা লাগে না? তখন বলবে যে যে তা আমি কত ফরজ পালন করি না, কত ওয়াজিব পালন করি না, এটা সুন্নত, এটার কি গুরুত্ব? আগে আমার ফরজ পালন করতে হবে, তারপরে ওয়াজিব, তারপরে যায় সুন্নত। মানে এই আল্লাহর বান্দা সুন্নত বলতে বুঝছে ওই ফেখার সুন্নত, যেটা ফরজ না ওয়াজিব না এটাই সুন্নত, কিন্তু আসলে দাড়ি রাখা সুন্নত, কথাটা ঠিক আছে, কিন্তু ওই সুন্নাত ওই ফেখের বাসায় যে সুন্নত, সেই সুন্নত না। এই সুন্নতটা হলো যেটা সুন্নাহ, এই আমাদের আলোচনার বিষয় হলো সুন্নাহ। সুন্নার একটা অংশ হইল সুন্নত, মানে যেটা বাংলাদেশি ভাষায় আমাদের সকলের পরিচিত ভাষায় যেটা সুন্নত, এটা হলো সুন্নার একটা অংশ। সুন্না মানে তরিকা, সুন্না মানে তরিকা, সুন্নার অর্থ হলো আসিরা, আর তরিকা আসাবিন এটার অর্থ হলো সুন্না। সুন্নার আরেক অর্থ হলো মিল্লা। আমরা কবরে রাখার সময় কি বলি? কবরে যখন মাইয়াত রাখেন আপনাদের পাবনাতে কি বলে? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এখানে আমরা বলি মিল্লাতে রাসূলিল্লাহ। এইটারই আবার হাদিসে আরেকটা ভাষা আছে, বিসমিল্লাহি আলা সুন্নাতে রাসূলিল্লাহ। তাহলে মিল্লাতে রাসূলিল্লাহ যেটা, সুন্নতে রাসূলিল্লাহ সেটা একই জিনিস। তাহলে সুন্না যেটা, এটা সুন্না, এটা মিল্লা, এটা তরিকা, এটা সিরা, এটার অনেক অর্থ আছে সুন্না যেটা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগিতে যেই আকীদা, যেই বিশ্বাস পোষণ করেছেন, এই বিশ্বাস পোষণ করা সুন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই ইবাদত করছেন, এই ইবাদতগুলো সব করা সুন্না। যেই আমলগুলো করছেন, এগুলো করা সুন্না। লেনদেন যেভাবে করছেন, মুআমালাত যেভাবে করছেন, সেভাবে করা সুন্না। মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলে বিভিন্নভাবে যা যা করছেন, যেভাবে দেখা সাক্ষাৎ করছেন, এই সামগ্রিক আখলাক চরিত্র এগুলোও সব সুন্না। অর্থাৎ সুন্না শুধু দুই কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবনের যা কিছু করেছেন, আল্লাহর দিন কেন্দ্রিক যা কিছু করেছেন, এই সব কিছুর নাম হলো সুন্নাহ। এটাকেই ফিকহি ভাষায় গিয়ে ভাগ করা হয়েছে, এটা ফরজে আইন, এটা ফরজে কিফায়া, এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে জায়েদা, এগুলো হলো ফিকহি পরিভাষা। কিন্তু হাদিসের পরিভাষা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যা কিছু আছে, সামগ্রিক জীবনটাই হলো সুন্নাহ। এটাকে আরেক নাম বলা হয় তরিকা। এজন্য একজন মুসলিম তরিকা অনুসরণ করবে কয়টা? একটা তরিকা। 126 তরিকা অনুসরণ করে আল্লাহকে পায় না, আপনি এক তরিকা অনুসরণ করে আল্লাহকে পেয়ে যাবেন। কি পাওয়া যাবে? জি, পৃথিবীতে তরিকা কয়টি? সারা পৃথিবীতে তরিকা কয়টা আছে বলেন তো দেখি? মুসলিমদের মধ্যে কয়টা তরিকা আছে? মুসলিমদের মধ্যে একটা নাই। তরিকার সংখ্যা আপনার ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি একটা গবেষণা করছেন যে পৃথিবীতে কতগুলো তরিকা আছে। তিনি বলছেন যে সারা পৃথিবীর খবর তো আমার কাছে নাই, কারণ তরিকা প্রতি এলাকায় এলাকায় নতুন নতুন তরিকা তৈরি হয়। ধরেন একটা থানার মধ্যেও 10-12 তরিকা আছে, প্রতি গ্রামে গ্রামে এটার প্রোডাকশন হয়, এটার ফ্যাক্টরি থাকে তরিকার। এক এক এলাকায় এক এক হুজুর এক এক তরিকা বানায়। তো সুতরাং তরিকার সংখ্যা অগণিত, হাজার হাজার। তবে তিনি বলছেন প্রসিদ্ধ সারা দুনিয়ার যেগুলো আমার কাছে হিসাব আসছে, সেগুলোর মধ্যে প্রায় 1000-এর উপরে প্রসিদ্ধ তরিকা আছে সারা পৃথিবীতে। তো উনি সেখানে এই মাদারিজুস সালেকিন এই কিতাবে তিনি অনেকগুলো প্রসিদ্ধ তরিকার বর্ণনা করেছেন। আর আমাদের দেশের সুফিরা যে সকল কিতাব লিখেছেন সেগুলোর মধ্যে তারা বলছেন যে 126টি তরিকা আছে। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রধান তরিকা হলো 126টি, আর সারা পৃথিবী মিলাইলে প্রায় 1000-এর উপরে তরিকা আছে। কিন্তু একজন মুমিনের, একজন মুসলিমের তরিকা হবে কয়টি? একটা। সেই তরিকার নাম কি? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তরিকা থেকে বিচ্ছুত হয়ে ওই 1000-এর উপরে তরিকা তৈরি হয়েছে। তাহলে এই তরিকাটার নাম সুন্নাহ, মানে যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এটার আরেক নাম সুন্নতে রাসূলুল্লাহ, আরেক নাম মিল্লাতে রাসূলুল্লাহ, আরেক নাম তরিকায়ে রাসূলুল্লাহ, আরেক নাম আস-সীরা আন-নববিয়্যা। এই সবগুলা সুন্নারই এক একটা পরিভাষা, সুন্নতেরই এক একটা পরিভাষা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না মানে তরিকা, এই তরিকাটা এমন এক তরিকা যেই তরিকা ইয়াহদি ইলাল জান্নাহ, এই তরিকা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, এই রাস্তাটা সোজা চলে গেছে জান্নাতের দিকে, সুবহানাল্লাহ। এইটারই আরেক নাম সিরাতে মুস্তাকিম, মানে সুন্নারই আরেক নাম সিরাতে মুস্তাকিম। তাহলে আমরা বলছি সুন্নার মধ্যে কি কি অন্তর্ভুক্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা বিশ্বাস এগুলো সুন্নাহ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত মুআমালাত আখলাক এই সব কিছু সুন্নার অন্তর্ভুক্ত। তাহলে যিনি হবেন আহলুস সুন্নাহ, যিনি হবেন আসহাবুস সুন্নাহ, যিনি হবেন সুন্নার অনুসরণকারী, তিনি আকীদার ক্ষেত্রে অনুসরণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা, ইবাদতের ক্ষেত্রে অনুসরণ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ইবাদত, তারপর মুআমালাতের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে সব ক্ষেত্রে তিনি অনুসরণ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা, আখলাকের ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে তিনি অনুসরণ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি সুন্নাহ, এমনকি এই ওয়াজ নসিহতের ক্ষেত্রে বায়ানের ক্ষেত্রেও তিনি হবেন আহলুস সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে যেভাবে মানুষকে ওয়াজ নসিহত করেছেন সেই পদ্ধতিতেই করবেন। একজন আহলুস সুন্নাহ যিনি হবেন তিনি জীবনের সর্বক্ষেত্রে জীবনের কোনো দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে করতে পারবেন না। আচ্ছা, এখন কথা হলো আমরা তখন বলতেছি আহলুস সুন্নাহর কথা, এখন প্রশ্ন হতে পারে তাহলে আহলুল হাদিস কেন, আমি আহলুস সুন্নাহ হব আহলুল হাদিস হওয়ার তো দরকার নেই, কি বলেন? এবং আমাদের দেশে কোনো কোনো ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা এরকম বলেন যে আপনি আহলুল হাদিস হওয়া যাবে না, আপনি হইতে হবে কি আহলুস সুন্নাহ। মূলত আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিস দুইটা একই জিনিস, যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম কখনো আহলুল হাদিস আর আহলুস সুন্নাহ এই দুইটার মধ্যে পার্থক্য করেন নাই। এজন্য আহলুস সুন্নাহ যে কথা আহলুল হাদিসও একই কথা, একটা হলো লাউ আর একটা হলো কদু। আপনাদের দেশে কি বলেন? লাউ বলেন। জি, তো লাউ যে জিনিস কদুও সেই জিনিস, আহলুস সুন্নাহ যে জিনিস আহলুল হাদিসও সেই জিনিস, শব্দ দুইটা, কিন্তু মূলত যিনি আহলুল হাদিস হবেন তিনিও তার জীবনের কোনো কর্মকাণ্ড আকীদা ইবাদত মুআমালাত আখলাক কোনো ক্ষেত্রে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের বাহিরে যেতে পারবেন না। আর যিনি আহলুস সুন্নাহ হবেন তিনিও জীবনের কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে হাদিসের বাহিরে যেতে পারবেন না। হাদিসেরই আরেক নাম সুন্নাহ, সুন্নার আরেক নাম হাদিস। এই জন্য দেখেন মুহাদ্দিসিনে কেরাম যে সকল হাদিসের কিতাব সংকলন করছেন, করছেন না বড় বড় হাদিসের কিতাব, যেমন আবু দাউদ, আবু দাউদ আছে না একটা হাদিসের কিতাব, এটাকে বলা হয় সুনানে আবু দাউদ। সুনান মানে সুন্নতের বহুবচন হলো কি সুনান, সুন্নার বহুবচন সুনান, তাহলে আবু দাউদের নাম সুনানে আবু দাউদ। ইবনে মাজার নাম সুনানে ইবনে মাজা, আন-নাসাঈর নাম সুনান আন-নাসাঈ। আচ্ছা, এখন এই কিতাবগুলোর মধ্যে কি হাদিস আছে না সুন্নাত আছে? সুন্নাহ আছে, ওনারা যে হাদিসের বইগুলো সংকলন করছেন এইগুলোর ভিতরে কি হাদিস না সুন্নাহ? জি হাদিস আছে, তার নাম কিন্তু হাদিস রাখা হয় নাই, নাম রাখছেন সুনান। নাম হলো সুনানে আবু দাউদ, সুনান আন-নাসাই, সুনান আত-তিরমিজি, সুনান ইবনে মাজা, মানে এটা সুন্নার কিতাব। কিন্তু ভিতরে কি খালি সুন্না না হাদিসও আছে? হাদিসের এই কিতাব। এই জন্যই মানে মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে সুন্না আর হাদিস দুই জিনিস না, এটা এক জিনিস। এই জন্য যিনি আহলুল হাদিস তিনি আহলুস সুন্না, যিনি আহলুস সুন্না তিনি আহলুল হাদিস। এটা নিয়ে ঝগড়া করার, বিতর্ক করার বা দলাদলি করার কোনো বিষয় নয়। আহলুস সুন্না এবং আহলুল হাদিস এগুলো কোনো দলের নাম না, কোনো সংগঠনের নাম না, কোনো ফেরকার নাম না। এটা হলো যারা কোনো দলের সাথে নাই, দলবিহীন ফেরকাবিহীন যে মুসলিম থেকে যাবে, এদের নাম আহলুস সুন্না, এদের নাম আহলুল হাদিস। কথাটাকে বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম নিজেদের নাম আহলুস সুন্না দেন নাই, তারা নিজেদের নাম আহলুস সুন্না ওয়াল জামাত দেন নাই। কিন্তু সাহাবায়ে কেরামের যুগে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছু মানুষ নিজেদের নাম দিছে শিয়া, ফেরকাতুস শিয়া। তারা নিজেদেরকে শিয়া দাবি করে বসছে, তারা নিজেদের নামও দিয়ে দিছে শিয়া। কিন্তু সাহাবায়ে কেরাম তাদের নাম দিছেন রাফেজি, কিন্তু তারা নিজেদের নাম দিছে শিয়া। কারণ কোরআনে কারিমে আল্লাহ বলছেন ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, সূরা সাফাতের মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালামের শিয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মানে নূহ আলাইহিস সালামের এই একই আকীদা, একই মানহাজের, একই সিলসিলার ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে আল্লাহ শিয়া শব্দ ব্যবহার করছেন, এই জন্য শিয়ারা নিজেদেরকে গর্ববোধ করে। তারা বলে যে আমরা শিয়া তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা শিয়া তো আলী ইবনে আবি তালেব। মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিয়া হলো আলী ইবনে আবু তালেব, আলী ইবনে আবু তালেবের শিয়া হইলাম আমরা। এই জন্য তারা নিজেদেরকে গর্ব করে নাম বলে শিয়া। কিন্তু আমরা তাদেরকে শিয়া বলি না, আমরা বলি কি রাফেজি। শিয়া বলবেন না, বলবেন কি রাফেজি। যুগে যুগে সালাফে সালেহিনেরা তাদেরকে শিয়া বলতেন না, শিয়া বললে তারা খুশি হয়, কারণ তারা নিজেরাই নাম রাখছে শিয়া। তো এই জন্য সালাফে সালেহিনেরা বলতেন তাদেরকে রাফেজি। আচ্ছা, এরা নিজেদের নাম দিছে খারেজিরা, নিজেদের নাম দিছে খারেজি, কারণ তারাও কোরআন থেকে নাম দিছে। ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ঘর থেকে বের হয় আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে মুহাজির হিসাবে। আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি, যে ঘর থেকে বাইরে হয়, হেরা ঘর থেকে বাইরেছে, এই জন্য হেরা নাম দিছে খারেজি। হেরা আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করার জন্য বাইরেছে, এই জন্য তারা নিজেরা নাম দিছে খারেজি। আচ্ছা, সাহাবায়ে কেরামের যুগে এক গ্রুপ নাম দিল খারেজি, এক গ্রুপ শিয়া, মাঝখান দিয়ে অনেক সাহাবায়ে কেরাম রয়ে গেছে, এদের কোনো নাম নাই, এদের কোনো নাম নাই। এক গ্রুপ কয় আমরা শিয়া, আরেক গ্রুপ কয় আমরা খারেজি, মাঝখানে যে সাহাবিরা এদের কোনো নাম নাই। তখন অটোমেটিক এদের নাম হয়ে গেছে আহলুস সুন্নাহ। বুঝতে পারছেন? মানে দলবিহীন যে সাহাবিগুলো রয়ে গেছে এদের নাম হয়েছে আহলুস সুন্নাহ। এই জন্য এদের কোনো ওইরকম সাংগঠনিক কার্যক্রম, তারপরে সাংগঠনিক অফিস, সাংগঠনিক নেতৃত্ব কিছুই ছিল না। কিন্তু ওই শিয়াদের কিন্তু আলাদা নেতৃত্ব ছিল, আলাদা দল ছিল, আলাদা অনেক আকীদা ছিল, অনেক কিছু ছিল আলাদা, খারেজিদের আলাদা। কিন্তু মূল সাহাবায়ে কেরামের আলাদা কিছু নাই, তারা কয় আল্লাহ রসুলের যা আমাদেরও তা, আলাদা আর কিছু নাই। এরা রয়ে গেছে যে গ্রুপ, যে শ্রেণী যারা কোনো গ্রুপের সাথে ফেরকার সাথে বিভক্ত হয় নাই, এরা হলো কি আহলুস সুন্নাহ। ঠিক একইভাবে এই কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাহ আহলুল হাদিস তারাই যারা কোনো দল ফেরকা গ্রুপের সাথে সম্পৃক্ত নয়, যাদের নিজস্ব কোনো আকীদা নেই, নিজস্ব কোনো চিন্তাধারা নেই, নিজস্ব কোনো কাঠামো নেই, তাদের আকীদা, তাদের মানহাজ, তাদের ঈমান, তাদের ইবাদত, তাদের মুআমালাত, তাদের আখলাক সব হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় এবং সালাফে সালেহিনদের মানহাজে। এরাই আহলুস সুন্নাহ, এরাই আহলুল হাদিস। সুতরাং এটা নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ নেই, এটা দুইটা এক জিনিস। আচ্ছা, এখন কথা হলো নাম একটা বললে তো হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বললে তো হয়, আবার আহলুল হাদিস আসলো কেন? প্রশ্ন হতে পারে না যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা নাম যুগে যুগে ব্যবহার হয়ে আসতেছে, আবার আহলুল হাদিস কেন? হাদিস বললে একসাথে দুইটা জিনিসকে অন্তর্ভুক্ত করে। হাদিস বললে কোরআনে কারিমকেও বোঝানো হয়, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও বোঝানো হয়। কেউ যদি বলে আমি আহলুল হাদিস, তার অর্থ হলো তিনি আহলুল কোরআন আহলুস সুন্নাহ, আহলুল কোরআন ওয়াস সুন্নাহ, তিনি কোরআন এবং সুন্নাহ দুটার অনুসারী। এজন্য সালাফেরা এই হাদিস আহলুল হাদিস শব্দটা ব্যবহার করছে, এটা সুন্নাহ থেকে আরো ব্যাপক। মানে সুন্নাহ বললে বোঝা যায় যে আমি খালি সুন্নাহ মানে হাদিস মানে কোরআন মানে এটা বোঝা যায় না। কেউ যদি কয় আমি আহলুস সুন্নাহ, তার অর্থ হলো তিনি সুন্নাহ বলতে মূলত হাদিসগুলোকে বোঝানো হয়। তো কেউ যদি বলে যে আমি আহলুস সুন্নাহ, তো সাধারণভাবে বোঝানো হয় যে তিনি হাদিস মানেন। এখন তিনি কোরআন মানেন কিনা এটা তার নাম এই শব্দ দিয়ে মানে সরাসরি বোঝানো হয় না। কিন্তু কেউ যদি বলে আহলুল হাদিস, তাহলে তিনি কোরআনেরও অনুসারী সুন্নারও অনুসারী দুইটাই দালালত করে, এই জন্য এই নামটা আসছে। আরেকটা হলো সুন্নাহ হলো হাদিসের একটা অংশ, মানে হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সকল কথা, সকল বাণী, সকল কাজ, সকল অনুমোদন, এই সবগুলো মিলে কি হাদিস। কিন্তু সুন্নাহ হলো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজগুলা, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এগুলোর নাম কি সুন্নাহ। কিন্তু করার বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনুমোদন দিছেন, তারপরে হাদিসের মধ্যে অনেক ইতিহাস বর্ণনা করেছেন, অনেক জিহাদের ঘটনা আসছে, অনেক বিষয় হাদিসের মধ্যে আসছে যেগুলো কিন্তু আমলের বিষয় না। এখন যদি আমি সুন্নাহকে আলাদা করি, তখন দেখা যায় যে আমি অসংখ্য হাদিসকে অস্বীকার করতে পারি না, আমি শুধু বেছে বেছে হাদিসের মধ্যে যেগুলো সুন্নাহ সেগুলো মানব আর হাদিস মানব না। তাহলে মুনকারিনে হাদিস হওয়ার সম্ভাবনা আছে। মুনকারিনে হাদিস যারা হয়েছে তারা নিজেদেরকে সুন্নি দাবি করত, সুন্নি দাবি করে হাদিস অস্বীকার করছে। তারা বলে যে আমরা যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সেগুলোই মানি, আর যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল না ওই হাদিস আমরা মানি না। এই অনুসারী দেখেন আজও দেখা যায় পৃথিবীতে, আজও আমাদের দেশে আছেন, কেউ কেউ বলেন যে যে তোমরা বলো যে হাদিস মানো হাদিস মানো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছেন, তোমরা করো না কেন? আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্রাব করছেন এটাও হাদিসে আছে, আছে না? সহিহ হাদিসে আছে। এখন হাদিসে যেহেতু আসছে, এখন কি আমি অস্বীকার করতে পারবো না না না আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল দাঁড়ায় করেন নাই, এটা বলা যাবে কি বলেন? তাহলে আমাকে হাদিস মানতেই হবে, হাদিস স্বীকার করতেই হবে, হাদিস অস্বীকার করা যাবে না। কিন্তু আহলুস সুন্নাহ দাবি করে অনেকে হাদিস অস্বীকার করে, এই জন্যই এই আহলুল হাদিস শব্দটা আসছে। মানে আহলুল হাদিস শব্দটা অনেক ব্যাপক বিষয়, সমস্ত সহি হাদিসকে অন্তর্ভুক্ত করে, কোরআন এবং সুন্নাকে অন্তর্ভুক্ত করে। তবে এটা শুধু আহলুস সুন্নাহ বললেও ব্যাপকভাবে এটা সবগুলোকে অন্তর্ভুক্ত করে, কারণ কেউ সুন্নাহ মানলে সে কোরআন মানতে বাধ্য, কোরআন ছাড়া সুন্নাহ হয় না, কারণ সুন্নাহ হইল ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা। তো মূল বইয়ে না যদি মানে না মানে তো ব্যাখ্যা কেমনে মানে? আপনি মূল বই সিলেবাসে নাই, আপনি গাইড একটা আনি দিলেন, গাইডটা মূল বইয়েরই ব্যাখ্যা, মূল বইয়ের সহযোগী। তো মূল হলো কোরআন, কোরআনের ব্যাখ্যা সুন্নাহ, সুন্নাহ মানলে কোরআনে মানা হয়। আরেকটা বিষয় হলো দেখবেন আমাদের দেশে যারা যত বেশি বেদাত করে তারা তত বেশি আহলুস সুন্নাহ দাবি করে, যিনি যত বেশি বেদাত করেন শিরক করেন তিনি জোর গলায় তিনি সুন্নিয়তের দাবি করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন। এই জন্যই এই আহলুল হাদিস নামটা আসছে, যে যে আহলুস সুন্নাহ দাবি করে আহলুল বেদা, আহলুস সুন্নাহ দাবি করে আহলুস শিরক, আহলুস সুন্নাহ দাবি করে আহলুল হাওয়া, এই জন্যই আসছে যে আহলুল হাদিস, এই শব্দটা আলাদা আসছে। এর সাথে আরো আরো কিছু বিষয় আছে, এজন্য এটা আমরা বলবো যে এটা নিয়ে আমরা কোনো রাজনীতি করি না, আমরা কোনো দলাদলি গ্রুপিং করি না, আমরা বলি যে আহলুস সুন্নাহ আর আহলুল হাদিস একই জিনিস, একই জিনিসের দুইটা পরিভাষা, দুইটা শব্দ, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। আহলুস সুন্নাহ বললেও তিনি কোরআন এবং সুন্নার পরিপূর্ণ অনুসারী, আহলুল হাদিস বললেও তিনি কোরআন এবং সুন্নার পরিপূর্ণ অনুসারী। আচ্ছা, এর সাথে আরেকটা বিষয় বলেনি, ইদানিং আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় বলেন যে মসজিদের নামের সাথে আহলুল হাদিস কেন, কি বলেন? এটা প্রশ্ন না যে সব মসজিদের সাথে আলাদা কোনো নাম নাই, লেখা আছে যে এটা অমুক গ্রামের নাম অনুসারে অমুক গ্রামের মসজিদ, অমুক মসজিদ, অমুক মসজিদ, তা এখন আবার মসজিদের নামের সাথে আহলুল হাদিস আসে কেন? তা আমি ওই ভাইদেরকে বলি যে আমাদের দেশে বিড়াল থাকে কোথায়? বিড়াল আপনাদের এলাকায় বিড়াল কোথায় থাকে? ঘরে থাকে না রাস্তায় থাকে? ঘরেই থাকে। কিন্তু সৌদি আরবে দেখবেন বিড়াল ঘরে থাকে না, রাস্তায় থাকে। হজে গেছেন যারা দেখছেন না, মক্কাতে মদিনাতে দেখবেন যে রাস্তা রাস্তায় বিড়াল, আমাদের দেশে রাস্তা রাস্তায় থাকে কুকুর, কিন্তু সৌদি আরবে দেখবেন রাস্তা রাস্তায় বিড়াল, বাইরে বাইরে সব জায়গায় শুয়ে রয়েছে খালি বিড়াল আর বিড়াল, কুকুর নাই। আচ্ছা, মাঝে মাঝে বিড়াল মান্দার গাছেও উঠে, এটা দেখছেন? মান্দার গাছ চিনেন আপনারা? জি, মাঝে মাঝে বিড়াল মান্দার গাছে উঠে যায়। বিড়াল মান্দার গাছে উঠা মানে যে অল্প দুঃখে বিড়াল মান্দার গাছে উঠে নাই, অতি দুঃখে অনেক কষ্টে বিড়াল মান্দার গাছে উঠছে, স্বাভাবিকভাবে উঠার কথা নয়। আপনি যখনই দেখতেছেন মসজিদের নামের সাথে আহলুল হাদিস আসছে, বুঝতে হবে এটা অল্প দুঃখে আসে নাই, অতি দুঃখে আসছে, এবং এইটা নামটা দিতে আমরাই বাধ্য করছি। এই নামটা দেওয়ার জন্য আমরা যারা বিরোধিতা করতেছি, বলতেছে এই মিয়া এখানে নাম আহলে হাদিস কেন, তারাই বাধ্য করছি যে এদেরকে আহলে হাদিস নাম দিতে। কারণ কি? কারণ হলো আমরা আমাদের মসজিদের নাম সাথে নাম দিই নাই, দিলাম যে উত্তরা এক নম্বর সেক্টর মসজিদ, দুই নম্বর সেক্টর মসজিদ, তিন নম্বর সেক্টর মসজিদ, এটা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার মসজিদ, কোনো জায়গায় হানাফি মসজিদ কিন্তু নাম নাই, কিন্তু হানাফি নামটা মাঝখানে উজ্জ্বল আছে, হানাফি নামটা আছে কিন্তু সেটা লেখা হয় নাই, ভিতরে আছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ হইল লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, বিহাক্কিনটা গ্রামারের কারণে অটোমেটিক এখানে উজ্জ্বল থাকে, মানে যিনি আরবি গ্রামার বুঝে উনি এটা শুনলে বুঝবে যে এখানে বিহাক্কিন শব্দটা, এটা গ্রামারেই বাধ্য করতেছে, এটা এখানে একটা শব্দ উজ্জ আছে। আপনার নামের সাথে হানাফি শব্দটা বাইরে লেখা নাই কিন্তু ভিতরে আছে, কেমনে বুঝলাম ভিতরে আছে? আপনি ওই মসজিদে গিয়ে শাফি মাজহাবের পদ্ধতিতে নামাজ পড়ে দেখেন, মালিকি মাজহাবের পদ্ধতিতে নামাজ পড়ে দেখেন, হাম্বলি মাজহাবের পদ্ধতিতে নামাজ পড়ে দেখেন, তখন আপনারা ধরে ফেলব, ধরে ফেলবে যে এই মিয়া আপনি এখানে জোরে আমিন করলেন কেন, আপনি এখানে হাত এখানে বাঁধলেন কেন, এটা জানেন না এটা হানাফি মসজিদ, তো এটা হানাফি মসজিদ হইলো কেন? আপনার মসজিদে তো হানাফি লেখা নাই, আপনার মসজিদে কোনো জায়গাতে হানাফি লেখা আছে? এটা আল্লাহর মসজিদ, তাহলে আল্লাহ সব বান্দারা এখানে সালাত আদায় করতে পারবে, কিন্তু আপনি বলতেছেন আপনার মসজিদে কোনো নাম নাই, আপনার মসজিদ যদি নাম না থাকে তো এটা হানাফি মসজিদ হইলো কেমনে? তারপরে আমরাই আবার ওই ভাইয়েরাই বলে, যারা বলে যে এটা আহলে হাদিস মসজিদ হলো কেন, তারাই বলে যে তুমি যদি আমিন জোরে বলতে চাও আমাদের মসজিদে আসি বলো কেন, যে মসজিদে জোরে আমিন হয় ওই মসজিদে চলে যাও, ওখানে যাই জোরে আমিন কও, হানাফি মসজিদে আসে ডিস্টার্ব করো কেন? তা হানাফি মসজিদ আসলো কোথা থেকে? কারণ হানাফি মসজিদ তো কোনো জায়গায় নাম নাই হানাফি মসজিদ, তাহলে হানাফি মসজিদের কথা আসে কেন? এই মসজিদ হানাফি মাজহাবের মসজিদ, এই মসজিদে অন্য মাজহাবের লোকেরা নামাজ পড়তে পারবে না, এইগুলো আসে কোথা থেকে? অর্থাৎ ওখানে নামটা বাহ্যিকভাবে নাই কিন্তু ভিতরে লুকায়িত আছে, আর বাহ্যিক না থাকার কারণ হলো যে এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ হানাফি মাজহাবের অনুসারী, এই জন্য আমরা নামটা দিই নাই। যদি এখানে হানাফি মাযহাবের অনুসারী ভাই বোনেরা যদি হইতেন লঘিষ্ঠ, সংখ্যা লঘু হইতেন, সংখ্যা গুরু না হয়ে, তখন দেখতেন যে উনাদের মসজিদের সাথে নাম থাকত যে হানাফি জামে মসজিদ, থাকতো খাওয়াপাড়া হানাফি জামে মসজিদ, এইসব দ্বারা থাকে। কিন্তু যখন একজন আপনার মাজহাবের বাহিরে দুই একটা আমল করার কারণে তাদেরকে মসজিদ থেকে বের করে দিলেন যে আমাদের মসজিদে সালাত আদায় করতে পারবো না, তারা কি সালাত আদায় করবে না? আপনি কি এরকম যে মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় নির্যাতন করতেছে, মারার জন্য ষড়যন্ত্র করতেছে, কারণ কি ওনার মতো খারাপ মানুষ আর জমিনে নাই, নাউজুবিল্লাহ। আচ্ছা, তো খারাপ মানুষটা যদি নিজের গ্রাম থেকে চলে যায়, নিজের এলাকা থেকে চলে যায়, তাহলে ভালো না, কি বলেন? নবী সাল্লামকে তারা মারার পরিকল্পনা করতেছে, তো নবী সাল্লাম মক্কা থেকে চলে যাবেন, এটা তো খুশির খবর। এখন নবী সাল্লামকে মেরে ফেলবে, নবী সাল্লাম হিজরত করে চলে যাচ্ছেন, আবার নবী সাল্লামকে খুঁজতেছে, পিছিয়ে পিছিয়ে যাই, যাইতে দিবে না। চলে গেলে তো তোমাদেরই ভালো, খারাপ মানুষটা তোমাদের এলাকা থেকে চলে গেল, কিন্তু না, যাইতেও দিবে না আবার থাকতেও দিবে না। এখন আপনাকে ওই মসজিদে সালাত আদায় করতে দিবে না, আবার যখন আপনি আরেকটা মসজিদ করবেন তখন আবার কয় যে মিয়া আবার একটা মসজিদ কেন, আলাদা মসজিদ কেন? তা আমি কি করবো, আমি নামাজ পড়বো কই? আপনাদের মসজিদেও আদায় করতে দিবেন না, তা আবার আমি অন্য মসজিদেও করতে পারবো না, তা আমি সালাত আদায় করবো কোথায়? এই জন্যই এই নামগুলো আসছে, আহলুল হাদিস জামে মসজিদ। আহলুল হাদিস জামে মসজিদ মানে এখানে সব মাজহাবের অনুসারীদের জন্যই মসজিদ উন্মুক্ত, মানে যারাই কোরআন সুন্নার অনুসারী সবাই এখানে নামাজ পড়তে পারবে, কোনো বাধা নিষেধ নেই। এই জন্য বাংলাদেশে যতগুলো আহলুল হাদিস মসজিদ আছে, আমি চ্যালেঞ্জ দিলাম আপনি প্রত্যেকটা আহলুল হাদিস মসজিদে গিয়ে হানাফি মাজহাবের পদ্ধতিতে 100% হানাফি মাজহাবের পদ্ধতিতে নামাজ পড়ে দেখেন, আপনাকে কেউ বাধা দিবে না, দিবে? আপনি রাজশাহী অঞ্চলে উত্তরবঙ্গের দিকে যাই দেখেন বড় বড় মসজিদ আহলুল হাদিস মসজিদ, কিন্তু সেখানে অসংখ্য শত শত হাজার হাজার ভাইয়েরা হানাফি মাজহাবের অনুসরণে নামাজ পড়তেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন একজন হানাফি মাজহাবের অনুসারী ভাইকে আহলুল হাদিস মসজিদ থেকে বের করা হয়নি, এবং বলা হয়নি যে আমাদের মসজিদে আসিও না, আমাদের মসজিদে এইভাবে নামাজ পড়ো কেন, দেখো না আমরা সবাই কেমনে করি, তারপরে দেখো না ইমাম সাহেব কেমনে পড়ে, ইমাম সাহেবের অনুসরণ না হইলে তো তোমার নামাজে হবে না, এরকম আজ পর্যন্ত কোনো আহলুল হাদিস মসজিদে বলা হয় না। এটাই হলো আহলুল হাদিস মসজিদের কারণ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এবার আসি, আমাদের মূল আলোচনা ছিল সুন্নাহ, এই জন্য সুন্নার সাথে যেহেতু অনেকে সুন্নার কথা বললে আবার কয় যে আমরা আহলুল সুন্নাহ আহলুল হাদিস না, এই জন্যই আমরা প্রথমে কথাগুলো বলে নিলাম যে সুন্নাহ বোঝার জন্য, আহলুল সুন্নাহ কি, আহলুল হাদিস কি, এটা সংক্ষেপে আমরা বোঝার জন্য। এবার আসে আমরা যে কথাটা বলছি যে সুন্নার এত্তেবা করতে হলে ইমানের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রেও সুন্নার অনুসরণ করতে হবে, তারপরে এবাদতের ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ, মুআমালাতের ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ, এবং আখলাকের ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ। সুন্নতের অনুসরণ খালি দুই এক জায়গায় না, খালি এবাদতের মধ্যে না, খালি সলাতের মধ্যে না, যিনি আহলুস সুন্নাহ হবেন তার আকিদাও হবে আকিদায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামা, তার আকিদাটা হবে কি রকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিদা যেমন ছিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সাহাবায়ে কেরাম যেভাবে আকিদা শিখেছেন, এজন্য আহলুস সুন্নাহর সাথে জামাতটা লাগানো হয়, কারণ জামাত না লাগালে সমস্যা আছে। সমস্যা হইলো কোনটা সুন্না, এটা বুঝবেন কেমনে, ঠিক করবেন কেমনে? একজন আসে বললো যে এই মিয়া এটা সুন্না না, সুন্না এটা, একজন বললো যে যে ইমানের ভিতরে কোনো ধরনের ওয়াহাদাতুল উজুদ নাই, একজন আসে বললো যে মিয়া ওয়াহাদাতুল উজুদ সুন্না, এবার আপনি কেমনে দলিল দিবেন যে ওয়াহাদাতুল উজুদ সুন্না না, ওয়াহাদাতুল উজুদ বুঝেন? ওয়াহাদাতুল উজুদ হলো আকীদার ক্ষেত্রে একটা শিরকি আকীদা, এটার নাম ওয়াহাদাতুল উজুদ, এটার আবিষ্কারক ইবনে আরাবি, ইবনে আরাবি নামে একজন সুফি এই আকীদাটার আবিষ্কার করছে। আবার মনসুর হাল্লাজের নাম শুনছেন, হুসাইন বিন মনসুর হাল্লাজ, তিনি আরেকটা আকীদার আবিষ্কারক, এটা হলো আল হুলুল, এটাকে বলা হুলুল, হুলুল আর ওয়াহাদাতুল উজুদ। ওয়াহাদাতুল উজুদ হলো যে আল্লাহ এবং বান্দা এক হয়ে যাওয়া, আল্লাহ আর বান্দা এক হয়ে যাওয়া, এই দুইটার নাম হলো ওয়াহদাতুল উজুদ আর হুলুল। কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, যেমন চিনি আর পানি মিক্স করলে চিনি আর পানি এক হয়, আবার চা পাতা আর পানিও এক হয়, কিন্তু দুই এক হওয়ার মধ্যে একটু বেশ কম আছে। চিনি আর পানি যদি একসাথে হয় তাই মাঝখানে আর কিছু নাই, একেবারে মিশে গেছে, আর কিচ্ছু নাই। কিন্তু চা পাতা আর পানি যদি একসাথে হয় দেখবেন যে রং বাইরে পানির রং পরিবর্তন হয়েছে, মিশে গেছে, কিন্তু কিছু চায়ের পাতার গুঁড়া রয়ে গেছে, ছাকতে হয়। এই যে চা পাতার যেটা এটার নাম ওয়াহদাতুল উজুদ, আর চিনির যেটা এটার নাম হলো হুলুল, এটা একবারে মিশে গেছে। এই জন্য দেখবেন আমাদের দেশের অনেক বড় বড় লাখ টাকার বক্তা, বিখ্যাত বক্তা, দেখবেন যে ওয়াজ করে যে মনসুর হাল্লাদের কাছে একদিন বাদশা গেছে, যায় দেখে যে মনসুর হাল্লাদ নাই, জেলখানাও নাই। কারণ কই গেছে, জেলখানা কই গেছে, মনসুর হাল্লাদ কই গেছে, আল্লাহর সাথে চিনির মতো মিশে গেছে, মানে একেবারে এমন মিশে মিশছে চিনির মতো মিশে গেছে। এজন্য মনসুর হাল্লাদের কাটে টুকরা টুকরা করছে, তাও তার শরীর থেকে বাইরে কি আনাল হক আনাল হক, কারণ সে তার ভিতরে আল্লাহ ঢুকে গেছে, সে আল্লাহর ভিতরে ঢুকে গেছে, এমন ভাবে ঢুকছে যে আর আলাদা করা যায় না, এটা চিনির মতো মিশে গেছে। এটাকে সুফিদের পরিবেশায় এই আকীদাটার নাম হুলুল, হুলুলি আকীদা। আর ওয়াহদাতুল উজুদ যেটা, এটা হলো মিশছে তবে একেবারে পুরোপুরি মিশে নাই। ইবনে আরবি ছিল এইটার প্রধান, যে ওয়াহদাতুল উজুদ আকীদা। আমাদের দেশে এখনো অসংখ্য আলেম ওলামা, অসংখ্য লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এই ওয়াহদাতুল উজুদে বিশ্বাস করে, হুলুলে বিশ্বাস করে। এইগুলার প্রতিফলন দেখা যায় আমাদের দেশের ওয়াজ নসিহতে, দেখবেন যে এইগুলার কিচ্ছা কাহিনী এই ওয়াহদাতুল উজুদ আর হুলুল। কিন্তু সমস্যা হলো এই দেশের 99% মুসলমান এখনো ওয়াহদাতুল উজুদ আর হুলুলের আকীদা বুঝে না, এই জন্য এই দেশে আকীদার বয়ান হয় না। কারণ ওয়াহদাতুল উজুদ আর হুলুল যদি বুঝত তাই মানুষ সব এসব ওলামায়ে কেরামদেরকে এমন মারা মারত, বাংলাদেশ তারা করত যদি বুঝত। কিন্তু না বোঝার কারণে ওয়াহদাতুল উজুদ আর হুলুলের বয়ান করে আর এরা কান দেয় আল্লাহ পায়। বয়ান হয়েছে কুফরি বয়ান, ওয়াহদাতুল উজুদের বয়ান করতেছে কুফরি বয়ান করতেছে, হুলুলের বয়ান করতেছে, আর মুরিদেরা আর শ্রোতারা বেহোশ হয়ে যাচ্ছে। পরে দেখেন অমুকের বয়ানে লক্ষ যুবক বেহোশ, ইউটিউবে দেখবেন যুবক সব বেহোশ হয়ে যাচ্ছে, লাফাইতেছে যুবক, লাফ মেরে মাহফিলের এই মাথা থেকে এই মাথা চলে যাচ্ছে, কারণ কুফরি বয়ান শুনে। কিন্তু সেই আল্লাহর বান্দা তো বুঝতেছে না, দেখ ওয়াহদাতুল উজুদও বুঝে না, হুলুলও বুঝে না, এটা যে কুফরি আকীদা। এবং আমাদের দেশের একজন বড় পীর সাহেব তিনি বলছেন যে আরশে আজিমে গেলে আপনারা দেখতে পাবেন যে আল্লাহ আমার সুরতে বসে রয়েছে, কত বড় কুফরি কথা। কিন্তু তার মুরিদেরা বলতেছে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হুজুরে কয় কুফরি কথা, মুরিদে কয় কি সুবহানাল্লাহ, কারণ মুরিদ তো কুফরি ছিলেন না, হুলুল ছিলেন না, ওয়াহদাতুল উজুদ ছিলেন না। আমি যে কথাটা বলতেছিলাম যে আহলুস সুন্নাহর সাথে জামাত আসলো কেন, জামাত আসছে এই জন্য যে কেউ আসে বলল যে ওয়াহদাতুল উজুদ হুলুল, এটা সাহাবায়ে কেরামের যুগেও ছিল, তাবেইনদের যুগেও ছিল, এবার আপনি কেমনে বুঝবেন, অথবা বলে দিল যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা বিশ্বাস করতেন। এই জন্যই আহলুস সুন্নাহর সাথে ওয়াল জামাত লাগানো হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদাটা পুরাপুরি যারা বুঝছেন তারা হলো সাহাবায়ে কেরামের জামাত। সুতরাং যেই আকীদা সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে ছিল না, কেয়ামত পর্যন্ত ওই সব আকীদার নাম বেদাতি আকীদা, মানে এগুলো আহলুস সুন্নাহর আকীদা নয়। অর্থাৎ আহলুস সুন্নাহর আকীদা, আহলুস সুন্নাহর ইবাদত, আহলুস সুন্নাহর মুআমালাত, আহলুস সুন্নাহর আখলাক, এটা নির্ণয় করার বড় শক্তিশালী মাধ্যম হলো সাহাবায়ে কেরামের জামাত, যেটা আল্লাহ পাক সূরা আন-নাসা 115 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. এখানে আল্লাহ পাক স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরামের এত্তেবার বিষয়টা সংযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও কোনো ব্যক্তি যদি আমার রাসূলের সুন্নাত নিয়ে দ্বিধা সংকোচের মধ্যে থাকে, ওয়াইয়াত্তাবি গাইরা সাবিলিল মুমিনিন, মুমিনদের তরিকা মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করে, এখানে মুমিন মানে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার ইত্তেবা করে, তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন নুসলিহি জাহান্নাম, তার পরিণতি জাহান্নাম। তাহলে এখানে সাহাবায়ে কেরামের ইত্তেবা সংযোগ করা হইল কেন? ওই কোনটা সুন্নাহ, মানে পরবর্তীতে অনেকে দাবি করে বসতে পারে যে এটা সুন্নাত, এটা বোঝা যাবে সাহাবায়ে কেরামের জামাতের মাধ্যমে। এই জন্য কোরআনে কারিমের তাফসীর অনেকে কেয়ামত পর্যন্ত ভুল তাফসির করতে পারে, মন গড়া তাফসির করতে পারে, যেমন সুফিরা বাতেনি অজুহাত দিয়ে কোরআনের অসংখ্য ভুল তাফসির করছে, যে বাতেনি তাফসির। বাতেনি তাফসির আপনি বের করবেন কেমন? কারণ বাতেনি তাফসির কোনো কিতাবে লেখা নাই, এটা থাকে সিনার মধ্যে, এটা তো আপনি দেখাইতে পারবে না, কোথাও লেখা নাই। তো এটা কই পাইছেন? কয়টা বাতেনি। এই জন্য এলমে জাহের আর এলমে বাতেন কিছু অনেক এলেম আছে, বাতেনি এলেম, এই বাতেনি এলেম কুফরি এলেম, কোরআন এবং সুন্নার কোন এলেম বাতেনি নাই, কোনো এলেম গোপন নাই। এই জন্য ওই আকিদা মুআমালাত আখলাক ইবাদত এইগুলোকে হক বাতিল নির্ণয় করার মাধ্যম হলো সাহাবায়ে কেরামের জামাত, এই জন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবার আসি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ, মানে সামগ্রিক জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণের গুরুত্বটাকে, এই ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। এরপরে আমরা একটু উদাহরণ দিব যে আকীদার ক্ষেত্রে সুন্নার মুআমালাতের ক্ষেত্রে কিভাবে আমরা সুন্নার ইত্তেবা করব এবং কোনগুলো সুন্নার পরিপন্থী। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, ওই আল্লাহর বান্দা কখনো ইমানদার হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, হাত্তা ইউহাক্কিমু কাফিমা শাজারা বাইনাহুম, তাদের যাবতীয় বিষয়ের যেই ফয়সালা আপনি নবী করে দিবেন, আপনি যেই সিদ্ধান্ত নেবেন, যেই সিদ্ধান্ত বলে দিবেন, এই সিদ্ধান্তটাকে যে ব্যক্তি নিঃসংকোচে মেনে নিতে পারবে না, আপনার সিদ্ধান্তের সামনে যে ব্যক্তি মাথা নত করতে পারবে না, লা ইউমিনুন, সে কখনো মুমিন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সামনে কেউ যদি মাথা নত করতে না পারে, সুন্নত যদি শতভাগ মেনে নিতে না পারে, আল্লাহ পাক রবের কসম করে বলছে লা ইউমিনুন, এ লোক ইমানদার হতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সামগ্রিক জীবনাদর্শ আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যদি কেউ মেনে নিতে না পারে, সে ইমানদার হইতে পারবে না। সূরা আল-হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা নিয়ে এসেছেন, যা করতে বলেন, ফাখুজুহু, সেটা তোমরা ভালো করি ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কথা বলেন দ্বীনের ব্যাপারে সব ওহি, আল্লাহর পক্ষ থেকে বলেন, রাসূল নিজের থেকে কিছু বলেন না, সেটাও আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সূরা নাজামের 3 এবং 4, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল নিজের হাওয়া থেকে খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না, যেটা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। সুবহানাল্লাহ, ওহির আলোকে আমার রাসূল তোমাদের সামনে কথা বলেন, ওহির বাহিরে কোনো কথা বলেন না। সমস্ত এবাদত বন্দেগী, আমার আকীদা, আমার এবাদত, আমার মুআমালাত, আমার আখলাক যদি আল্লাহর কাছে কবুল হইতে হয় তো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হইতে হবে, সুন্নতের মতো হইতে হবে। আকীদার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বানী ইসরাইল কয় ভাগে বিভক্ত হয়েছে? 72 ভাগে। আর আমার উম্মত বিভক্ত হবে 73। 73 মানে গোনা গোনা 73 না, আমরা 72-73 অনেকে গণিত হিসাব করে ফেলি, আসলে এগুলো গণার বিষয় না, এগুলো হলো অত্যাধিক বোঝানোর জন্য, বেশি বোঝানোর জন্য। আরবি ভাষায় 40-70 এই পরিভাষাগুলো ব্যবহার করা হয়। আর 73 একটা বাড়ানো মানে যে ইহুদিদের থেকে বানী ইসরায়েলের থেকে আমার উম্মতের বিভক্তিটা আরো বেশি হবে, এটা বোঝানোর জন্য। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব ফেরকা সব গ্রুপ জাহান্নামে যাবে একটা মিল্লাত ছাড়া। এখন এখানে যেই ফেরকার কথা বলছেন এরা কারা? অনেকে এটা দিয়ে বিভিন্ন বর্তমান জমানার বিভিন্ন দল আছে না, সংগঠন আছে না, এগুলারে বোঝায়, আসলে এগুলা না। এখানে যেই ফেরকা যেই দলের কথা বলা হয়েছে এগুলো হলো আকীদাগত দল, এগুলা হলো আকীদাগত ফেরকা, যেমন শিয়া, যেমন মুতাজিলা, যেমন জাবরিয়া, যেমন কাদরিয়া, যেমন মুরজিয়া, যেমন খারেজি, যেমন আহলে কোরআন, তারপরে এই জাতীয় আরো যত বাতিল বাতিল ফেরকা আছে এগুলাকে বুঝাইছেন আল্লাহ পাক। এখানে ওই আমাদের দেশের যত সংগঠন আছে এগুলাকে বোঝানো হয় নাই। দেখা যায় আমাদের দেশে সবাই মনে করে যে নিজের দলটাই হলো নাজাত প্রাপ্ত দল, আর সব দল জাহান্নামী, সব ফিতনার, খালি একমাত্র আমাদের পীর সাহেব হুজুরের দলটাই হলো জান্নাতি দল, সবাই এটাই মনে করে। কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদাগত বিষয় বুঝাইছেন। আচ্ছা, এখন একটা মিল্লাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে যাবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা মিল্লাত, ওই মিল্লাতটা কোনটা, এটার নাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই আকীদার উপরে যেই বিশ্বাসের উপরে আছি, ওয়া আসহাবি, আমার সাহাবীরা যে বিশ্বাসের উপরে যে আকীদার উপরে আছে এটার উপরে যারা থাকবে কিয়ামত পর্যন্ত তারাই সেই মিল্লাত ওয়াহিদা। ওইটার নাম বলেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো নাম নাই। এটা শর্ত হলো নাম শর্ত না, এটার কাম শর্ত। এটার শর্ত হলো মা আনা আলাইহে, অর্থাৎ আকীদাটা হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা, ওয়া আসহাবি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদাটা শিখছে সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি শিখছে। এই জন্য আমার সাহাবিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে অন্তর্ভুক্ত করছে যে আমার সাহাবিরা এবং আমি যেই আকীদা যেই বিশ্বাস পোষণ করি এটাই হলো সেই দল। তাহলে আকীদা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সাহাবায়ে কেরামের মতো না হয় ওই আকীদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমালও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হয় সাহাবীদের মতো না হয় ওই আমলও আল্লাহ কবুল করবেন না। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, মহব্বত করো মানে ইবাদত করো, মহব্বত না হলে ইবাদত হয় না। ইবাদতের তিনটা রুকন আছে, এক নম্বর রুকন মহব্বত, দুই নম্বর রুকন খাও ভয়, তিন নম্বর রুকন আর রাজা আশা পোষণ করা। তাহলে মূল হলো মহব্বত, মহব্বত না হলে ইবাদত করতে পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে সে আল্লাহর ইবাদত করে। এজন্য ফজরের সময় সেই উঠতে পারে যার আল্লাহর প্রতি মহব্বত আছে। মহব্বত যদি না থাকে আপনাকে ফজরের সময় আজান দিক যত কিছু করুক আপনি উঠতে পারবেন না, কারণ আল্লাহর সাথে আপনার মহব্বত তৈরি হয়নি। মহব্বত যখন তৈরি হয় তখনই বান্দা ইবাদত করে। ইবাদতটা মহব্বতের ফলশ্রুতি, মহব্বতের কারণে ইবাদত তৈরি হয়, ইবাদতের আগ্রহ জাগে। যে আল্লাহকে যত বেশি মহব্বত করবে সে তত বেশি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাওহীদ মেনে নিবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বেশি মহব্বত করবে সেই তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এত্তেবা করবে। এটা মহব্বতের ফলশ্রুতি। আল্লাহ পাক বলেন যখন তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি, ওই মহব্বতের পদ্ধতিটা হবে আমার রাসুলের সুন্নতের এত্তেবা করে। আমার রাসুলের পদ্ধতিতে মহব্বত, রাসুলের পদ্ধতিতে ইবাদত। যদি ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হয়, এত্তেবা অনুসারে হয়, ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, সুবহানাল্লাহ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ করে দিবেন। তো গুনাহ মাফ হলে আর কিছু লাগে? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ডেকে বলেন বান্দা তোমার সব গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, আর কিছু দরকার আছে? আর দরকার না। আল্লাহ বলতেছেন আমার রাসূলের ইত্তেবা করলে তোমার সব গুনাহ মাফ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথাটাই হাদিসের মধ্যে বলছেন। একদিন এক খুতবা দিলেন, এক ওয়াজ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের চোখের থেকে পানি বের হয়ে গেল। ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তরগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এমন ওয়াজ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একেবারে অন্তরগুলো ভয়ে কেঁপে উঠল, চোখের থেকে জর্জর করে পানি পড়তেছে। সাহাবাই কেরাম মনে করলেন মনে হয় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওয়াজ, শেষ খুতবা। তখন এক সাহাবি বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাওয়াজাতুম মুআদ্দিহ, মনে হয় এটা আপনার বিদায় ওয়াজ, ফা আউসেনা, আমাদেরকে একটু ওয়াজ করেন, আমাদেরকে একটু ওসিয়ত করে যান, একটু নির্দেশনা দিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়ার ওসিয়ত করতেছি। এরপর আরো কিছু নির্দেশ দিয়েছেন। দেওয়ার পরে বললেন ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন, তোমাদের উপরে অত্যাবশ্যক করে দেওয়া হলো আমার সুন্নতের এত্তেবা এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ির রাশিদিনের এত্তেবা। খুলাফায়ির রাশিদিনের এত্তেবা করবা, আমার এত্তেবা করবা, এটা তোমাদের জন্য বাধ্যতামূলক। আদু আলাইহা বিন নওয়াজ, এটাকে মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়ায় ধরে রাখবা। যখন চতুর্দিকে ফেতনা ছড়াই পড়বে তখন আমার সুন্নত আর খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে শক্ত করে ধরে রাখবা, তাহলে তুমি গোমরা হওয়ার সম্ভাবনা নাই। সামনের দাঁত দিয়ে ধরতে বলা নাই, ধরতে বলছেন কোন দাঁত? মারির দাঁত। কারণ মারির দাঁত দিয়ে ধরলে এটা শক্ত করে ধরা হয়, যত টানা টানুক এটা ছিটবে না, এটা ছুটে যাবে না। সামনেরটা হলে দাঁত ভাঙ্গি ছুটে যেতে পারে সামনের দাঁত দিয়ে ধরলে। এই জন্য বলছেন নামাজ মারির দাঁত দিয়ে শক্ত করে আমার সুন্নতকে ধরে রাখবা। খোলাফায়ে রাশেদিনের কথা বললেন কেন? কারণ খোলাফায়ে রাশেদিনের 30 বছরের মধ্যে কোনো ধরনের বেদাত, কোনো ধরনের শিরক সাহাবায়ে কেরামের মধ্যে বা মুমিনদের মধ্যে এরকম দেখা যাবে না। এজন্য ওই যুগটা শিরক মুক্ত তাওহীদি ইমানের যুগ, খোলাফায়ে রাশেদিনের যুগটা বেদাত মুক্ত সুন্নতি আমলের যুগ। এই জন্য আমরা একটা নীতিমালা বলি যে কোনো ইবাদত, যে কোনো আকীদা, যে কোনো মুআমালাত, যে কোনো আখলাক যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর, খোলাফায়ে রাশেদিনের 30 বছর, কয় বছর হয়েছে? 53 বছর। এই 53 বছরের ভিতরে যেটা ইবাদত এটা কিয়ামত পর্যন্ত ইবাদত। এই 53 বছরের মধ্যে যেটা ইবাদত ছিল না এটা কিয়ামত পর্যন্ত ইবাদত হইতে পারে না, এটার নাম বেদাত। এই 53 বছরের পরে যেটা আবিষ্কার হয়েছে, তাহলে এই ফর্মুলা দিয়ে, এই সূত্র দিয়ে, বীজগণিতের এক সূত্র দিয়ে আপনি 1000 বেদাত বাইর করতে পারবেন। আপনি দেখেন যে এই জিকিরগুলো কোন সালে কে আবিষ্কার করছে। যদি দেখেন যে ওই 53 বছরের মধ্যে এই জিকির ছিল বা সেটা সুন্নাহ, ওই 53 বছরে নাই এটা সুন্নত হইতে পারে না। তাহলে আমাদের দেশের যে কলা কৌশলের জিকির, কলা কৌশলের জিকির বুঝেন তো, যে কত রকমের কত ডিজাইনের কত পদ্ধতির জিকির, কলব পরিষ্কার করার জিকির, আল্লাহ আল্লাহর জিকির, হুহার জিকির, কত ধরনের জিকির আছে। এই জিকির গুলো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিনের এই 53 বছরে যদি থাকে এটা ইবাদত, এটা সুন্নত, যদি না থাকে এটা বেদআত। সোজাসুজি এর মাঝখানে আর কিছু নাই, মাঝখানে জায়েজ বানানোর অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। এই 53 বছরে যদি না থাকে পরে কেউ বানায় যদি বলে যে এটা বেদাতে হাসানা, এটা জায়েজ, এটা করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই, এটা ইবাদত। ইবাদত হলো তাওয়াক্কুফিয়া, মানে ইবাদত হলো দলিল নির্ভর, দলিল বিহীন ইবাদত হয় না। আর ব্যক্তি দলিল না, দলিল হবে কোরআন এবং সুন্নাহ থেকে। ব্যক্তি শুধু জমিনে একজনই দলিল, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল ব্যক্তি, কিন্তু তার কথাগুলা মানে তার থেকে যে দলিল নিবেন সেই দলিল হাদিসে এসে গেছে। এজন্য কেউ যদি বলে কোরআন আর সুন্নাহ মানি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দলিল মানা হয়ে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন যা বলছেন সব তো হাদিসে এসে গেছে। তাহলে এখানে আমরা বুঝতে পারি যে কোন আমল কোন ইবাদত সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার বাহিরে করা যাবে না, করলে অসুবিধা কি? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে গিয়ে সুন্দর সুন্দর কিছু ইবাদত বানাইলাম যেগুলো দেখতে সুন্দর, করতে সুন্দর, বলতে সুন্দর, অনেক মজা পাওয়া যায়, অনেক স্বাদ মজা ইবাদত গুলা, তো এগুলো অসুবিধা কি? অসুবিধা হলো কয়েকটা। এক নম্বর অসুবিধা হলো যে জাহান্নামে যাওয়া লাগবে। এক নম্বর অসুবিধা, ইবাদত করি জাহান্নামে যাওয়া লাগবে, ইবাদত না করি জাহান্নামে গেলে এই দুঃখ অসহ্য করা যায়, ইবাদত না করি লোকটা জাহান্নামে গেছে। ইবাদত করি যদি জাহান্নামে যাওয়া লাগে এইটার মতো দুঃখ আর নাই। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের বাহিরে আমল করলে অনেক আমল করা যাবে কিন্তু আমলের পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত আমার জান্নাতে যাবে শুধুমাত্র যারা আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আপনার উম্মত আবার আপনারে অস্বীকার করে, তো উম্মত হলো কেমনে? কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলেন কে আবার আপনাকে অস্বীকার করে, এরকম উম্মত কই পাইলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করে, যে আমার ইত্তেবা করে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করে মানে আমার সুন্নতের ইত্তেবা করে না, নিজে নিজে ইবাদত করে, নিজে নিজে বানায়, নিজে নিজে তরিকা বানায়, নিজে নিজে দরুদ বানায়, নিজে নিজে জিকির বানায়, নিজে নিজে বিভিন্ন ইবাদত তৈরি করে, তো সে আমার নাফরমানি করলো, আর নাফরমানি করা মানে সে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় মদিনা থেকে আসতেছিলেন, কোরা আল গামিম নামক একটা এলাকায় আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেন এই পানি নিয়ে আসো এক জগ, তখন খাবার পানি নিয়ে আসলে আল্লাহ রাসূল সবার সামনে একেবারে ভালো করে পাত্রটা ধরে পানি পান করতেছেন রমজানের দিনে, দিনের বেলায়। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে দেখাচ্ছেন রোজা ভেঙে ফেলো, আমি নবী স্বয়ং রোজা ভেঙে ফেলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভঙ্গ করলেন, সব সাহাবীরা দেখার সাথে সাথে সিয়াম ভঙ্গ করে ফেলছেন, কয়েকজন একটু বেশি পণ্ডিতই দেখাইছে, কয়েকজনে সিয়াম ভাঙবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙলে ভাঙছে আমরা ভাঙবো না, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বেশি ফরজগার হয়ে যাব। তখন তাদের ব্যাপারে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন তো সিয়াম ভাঙে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলাইকাল উসাত, উলাইকাল উসাত, এরা নাফরমান, এরা নাফরমান, এরা রোজা রাখি ফরজগার হয় নাই, মুত্তাকিন হয় না, এরা নাফরমান হয়েছে, সিয়াম পালন করে জাহান্নামে যাওয়া লাগবে, এরা সিয়াম পালন করে বুজুর্গ হতে পারে নাই। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা ভেঙ্গে ফেলছেন তখন ভেঙ্গে ফেলাটাই সুন্নত। এখন না ভাঙ্গি যদি সিয়াম রাখে, এই রাখাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের সাথে বেয়াদবি, সুন্নতের অনুসরণের বাহিরে চলে গেছে, বেদাত করে ফেলছে। আল্লাহ রাসূল বলেছেন উলাইকাল উসাত, উলাইকাল উসাত, এরা নাফরমান, এরা নাফরমান, এরা আমার সুন্নতের অনুসারী না। তাহলে বোঝা যায় সুন্নতের বাহিরে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। সুন্নতের অনুসরণের বাহিরে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। প্রসিদ্ধ অনেক সাহাবি থেকে বুখারী মুসলিমে অনেক জায়গায় হাদিসগুলো এসেছে, একই হাদিস অনেক জায়গায় আসছে যে কেয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের পানি পান করাবেন, চারিদিক থেকে আমরা গিয়ে ইনশাআল্লাহ পানি পান করতে থাকবো। কি বলেন, পানি খাইবেন না ইনশাআল্লাহ? তো এখন কিছু লোক আসতেছে, ফেরেশতারা বাধা দিতেছে, আসতে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হাউলা আসহাবি, হাউলা উম্মতি, এরা তো আমার উম্মত, ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও। ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আরে আপনি তো জানেন না, এগুলো আপনার উম্মত না, এগুলো বেয়াদব, এগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে নতুন নতুন ইবাদত বানাইছে এরা। এরা কি বানাইছে আপনি তো ওই খবর জানেন না, জানলে তো আপনি পিটাইতেন দড়ি, আপনার কাছে তো ওই খবর নাই। এরা আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার সুন্নত বাদ দিয়ে নিজেরা বিভিন্ন ইবাদত তৈরি করছে, নিজেরা বানাইছে। তাহলে এদেরকে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, এদিকে আসা যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি হাউজের পানি এরা পাবে না যদি সুন্নতের বাইরে যায় ইবাদত করে। আর সবচেয়ে বড় কথা হলো যে কিয়ামতের ময়দানে বস্তায় বস্তায় আমল নিয়ে যাবে, কিন্তু হাবা আম্মান সূরা হয়ে যাবে, সব দুলাবালের মতো উড়ে চলে যাবে, কোনো আমল নাই। কি ব্যাপার, এত আমল করছি কই গেল? আমল তো করছি ভালো কথা, কিন্তু আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে করি নাই, এজন্য আল্লাহ পাক আমার আমলটা কবুল করেন না। এজন্য যত আমলে করব সমস্ত আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে হইতে হবে। তাহলে আমরা বুঝলাম এই ব্যাপারে অসংখ্য আয়াত হাদিস আছে, সারা রাত আলোচনা করলেও শেষ হবে না। সর্বশেষ আমরা সংক্ষেপে আরেকটা আলোচনা করে শেষ করে দিব, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনারা অনেক দূরে যাবেন। যে সর্বশেষ কথা হলো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আত্মা কোথায় কোথায় করব। প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আকীদাগুলো পোষণ করতেন, সাহাবায়ে কেরাম যেই আকীদা পোষণ করতেন, এর বাহিরে যেগুলো নতুন আকীদা তৈরি হয়েছে এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলো হলো বেদাতি আকীদা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা যেগুলো আকীদা পোষণ করতেন এগুলো হলো সুন্নতি আকীদা, এগুলো হলো আহলুস সুন্নাহর আকীদা। যেমন বেদাতি আকীদা কি, যেমন সুন্নতি আকীদার কথা আর বেদাতি আকীদার দুই একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আল্লাহ কোথায়, ওরে এটাও জানে না দেখি, বলবেন যে আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আরবিতে কইবেন আল্লাহ এত কিছু দিচ্ছেন, এত কিছু খাওয়াইতেছেন, এত নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন, আল্লাহর আকীদাগুলো যদি ভালো করে না জানে তা জানলামটা কি দুনিয়াতে? দুনিয়াতে এক নম্বর কাজ আল্লাহকে চিনা, তা আল্লাহর আকীদাগুলো যদি স্পষ্ট না হয় তাহলে আর কি হইলো দুনিয়াতে? এই জন্য আল্লাহ কোথায় জিজ্ঞেস করলে বলবেন আল্লাহ ফিস সামা, আল্লাহ উর্ধাকাশে উপরে উঠতে। এখন আবার এই কথা বলা যাবে না আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদাটা হলো বেদাতি আকীদা, আর আল্লাহ ফিস সামা এটা হলো সুন্নতি আকীদা। কেমনে বুঝলাম? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট একজন দাসীকে, মেয়েকে জিজ্ঞাসা করছিলেন আইন আল্লাহ, আল্লাহ কথা জিজ্ঞাসা করছেন না, দাসী কি বলছে ফিস সামা, আরো সে বলে নাই ফিস সামা বলছে ফিস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতা খাফা ইন্নাহা মুমিনা, এই দাসীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তার ঈমান পাক্কা। তাহলে ঈমানদার পরীক্ষা করার এক নম্বর প্রশ্ন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায় এই ব্যাপারে ফিস সামা আকীদা পোষণ করা এটা হলো সুন্নতি আকীদা। আর যদি কোন জানা আল্লাহ সব জায়গায়, এটা বেদাতি আকীদা। এটা আবিষ্কার হয়েছে আব্বাসী যুগে, অনেক পরে এসে এই আকিদার আবিষ্কার হয়েছে একজন নতুন জাহাম ইবনে সফওয়ান, এটা জাহামি আকিদা। সে জাহাম বলতেছে, জাহামি বলতেছে কয় আল্লাহ তো আকার নেই, তা আকার না থাকলে আল্লাহ কিসের মতো? আল্লাহ হাওয়া বাতাসের মতো, রুহের মতো। তা আল্লাহ রুহের মতো হলে কোথায় থাকে? কয় আল্লাহ সব জায়গায় থাকে। তার আবিষ্কার এটা, এটা বেদাতি আকিদা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকীদা ছিল না, সাহাবায়ে কেরামের এই আকীদা ছিল না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই আকীদা ছিল না। যুগে যুগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে এই আকীদার প্রসারে হয় নাই, এগুলো আরো অনেক পরের আকীদা। তাহলে এটা হলো বেদাতি আকীদা, সুন্নতি আকীদা, বুঝছেন কথা বলে না? মানে যেই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পোষণ করতেন, এটা হলো আহলুস সুন্নাহর আকীদা, সুন্নতি আকীদা। আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বিশ্বাস করেন নাই, পরে আবিষ্কার হয়েছে, এগুলো হলো বেদাতি আকীদা। যেমন ওয়াহদাতুল উজুদের কথা বলছি, হুলুলের কথা বলছি। আচ্ছা, এরপরে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? এটা আকীদারে কোনো বিষয় না, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটা আকীদার বিষয়বস্তু না। যদি আকীদারই বিষয়বস্তু হইতো, তা আপনারা দেখতেন যে কোরআনে কারিমে অনেক আয়াত নাজিল হইতো এই ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহিহ হাদিস থাকত। আবার দেখতেন যে সাহাবায়ে কেরাম অসংখ্য জায়গায় এই কথা বর্ণনা করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ প্রথম যুগে যত আকীদার কিতাব লেখা হয়েছে এগুলোর মধ্যে উল্লেখ থাকত, কিন্তু কোথাও উল্লেখ নাই। 800 বছর পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে পৃথিবীতে, একটা কিতাবে উল্লেখ নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি না নূরের তৈরি, কোনোটাই নেই। কারণ কি? নাই কেন? কারণ এটা তো মানুষের মাথায় প্রশ্নই আসার কথা না। কারণ আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করছেন আল্লাহ রাসূল হলেন বাশার, এই কথাটা তো একবার দুবে না, অসংখ্যবার বলছে। আর বাশার কিসের তৈরি এটা তো সবাই জানে, তো এটা আবার জিজ্ঞাসা করবো কেমনে? যদি সাহাবায়ে কেরামের সন্দেহ হইতো যে আল্লাহ রাসূল বাসার না, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিসের তৈরি? জিজ্ঞাসা করতেন না? আপনারে দেখি আরেক রকম, আমরা দেখি এক রকম, আপনি দেখি আরেক রকম, তাইলে মনে হয় আপনারে ভিন্ন কিছু দিয়ে বানাইছে। সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জাগতো না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন না? একটা জাল হাদিসও নাই যে সাহাবায়ে কেরাম কোনোদিন আসে জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিসের তৈরি? অর্থাৎ এটা 700-800 বছর পর্যন্ত যুগে যুগে সালাফে সালেহীনদের উলামায়ে কেরামদের মাথায় আসে নাই। পরবর্তীতে এসে কেউ কেউ এশকে রাসূলের নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বতের নামে অতিরঞ্জন করে আবার নতুন নতুন আকীদা বানাইছে। শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু মাটির তৈরি না নূরের তৈরি, বাস প্রথম এটা বানাইছে। এরপরে কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব জায়গায় থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মরে নাই কিন্তু জানো? আল্লাহ কোরআনে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, অসংখ্য আয়াত মারা গেছেন, হাদিসে অসংখ্য হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা গেছেন। কয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যাবেন না, জীবিত। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব জায়গায় থাকেন, এইরকম অনেক আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন্দ্রিক বানানো হয়েছে, এগুলোর নাম হলো বেদাতি আকীদা। তাহলে যিনি সুন্নতের অনুসারী তিনি এই সকল বেদাতি আকীদা থেকে তার আকীদাকে মুক্ত রাখতে হবে। এবাদতের ক্ষেত্রে যেমন ওজুর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম যেমনে ওযু করছেন, কিয়ামত পর্যন্ত ওইটাই আহলুস সুন্নাহর আমল এবাদত। এর থেকে বেশি নতুন নতুন বানানো এগুলো সব বেদাত, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, সব এবাদতের ক্ষেত্রে, ঠিক মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে আহলুস সুন্নাহ হইলে সুন্নতের এত্তাবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আকীদা, আমাদের ইমানের ক্ষেত্রে, আমাদের ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন। আমরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকি আল্লাহ পাক আমাদেরকে ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাঙ্গুরার খাওয়াড়া এলাকার ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ রাব্বুল আলামিন সহি আকীদা, বিশুদ্ধ আকীদা বুজার জানার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ পাক বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন। এই এলাকার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করুন। যারা বিভিন্ন অসুস্থতা, বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছে আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সকল ভাই বোনদের উপরে রহমত নাজিল করুন, সকলের রিজিকের মধ্যে হায়াতের মধ্যে আল্লাহ পাক ওয়াসাআত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।